الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ودت طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون. الله سبحانه وتعالى مي آيات تهوغا أدي كورين إسفديا بيان آيات تهوغا سبيان كورباني يهودين جي واحكتا أي رسول الله صلى الله عليه وسلم مدينة وداعي النبير إثانغا تين جماعة بي يهودين جي مدينة جي. أي إباميهم مدينة ما كورين هجرة خوغن تبي أي رسول الله صلى الله عليه وسلم استقبالوغا حقيقتوغا এই এবামিহুম মক্কায় মদিনা হিজরত করেন তিবি রাসূলক ফনোমুগে খবর এবামিহুন লিবিগেন ওয়াতিবে এবামিহুগে ফয়ত্তাকুম সেকান এঙ্গে তিবে কুরিবাগে কালিফানা ইস্তিগবাল কুরমাট্টাকা এই এবামিহুগে ফয়ত্তাহুগা লিয়েবিফাবে এ রাসূলক ফাআলবাং উলে খবর আদি এ রাসূলক হিজরত করবানি কাদুর রুগিনা রাফাকাতে এবামিহুম তাহুগি কুরি এবামিহুন এঙ্গি ফতি এই মদিনা কামা শাক্কে বেসনে মদিনা মদিনা একদেগফান হিজরা কুরবীমা একদেগফান তাবাউমা কুরিবাগ মদিনা আস্তিবি বাই মিমি হুনকি এই ইহুদিন গে তিন জামাত তিন কবিলা ইর মদিনা গবাজাম বেরবেগেন তিবি এই বনু কুরাইদায়া বনু নাযীরা বনু কাইনাকা মিতিন কবিলা মদিনা গবাজাম বেরবেগেন ইর তিবি এমি হুননা বেহে গতুন আল্লাহ সুবহান ওয়া তাআলা মি আয়াত তামি বাওয়ালা বনি ওয়াদদাত তাইফাতুম মিন আহলিল কিতাবি আহলু কিতাবিং এ তেরিন জামাতিক গে মিহুম এদুনে উম্মীদ কুরিয়ে গস্ত কুরিয়ে লাও ইউযিল্লুনাকুম তিয়া বামিহুম বাস এমিহুন নাম মাগফুরে দেনে নামায়ে এমিহুন গে দীনা তিয়া বামিহুম বাস লাম্বালে বেনে নামায়ে ওয়ামা ইউযিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন আল্লাহ হে কোরআন হাকীকাতুগা এবামিহুন নাকা এবামিহুন গে নাফসু থাম মেনুই মাগেন নফুরে দেনে আমিলে নাফসু তাকে মাগফুরে দেনি ওয়ামা ইয়াশউরুন একাং এমিহুন না নেগে হালু ইফসাস ফিস নওয়াহালু খুদ এবে এমি হুঙ্গে আমিল না নাফসু তাকে এমি হুঙ্গে তিমা গফরাদ দাগে তিয়া বামি হুন মাগে নফরাদ দেনে তে তিয়া বামি হুন এতাঙ্গ মুরাদ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আসহাবে কালাম না আল্লাহ হে কোরআন ইয়া আহলুল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন এ আহলু কিতাবিন গে মি হুন এ বহি ইহুদিন নে মিতাঙ্গ মুরাদ কি ইহুদিন লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি আল্লাহ গে আয়াত তাক তিয়া বামি হুন কাফার তিয়া ওয়ানি কি বেগেন হেইয়ে وانتم تشهدون تي بامي هنا اكن اغي حال وانغلا تي بامي هنا تكن هكي دي حال اي فيتكو غي بهور اغين اي رسولكم ادي باين ايت هو الله يكر وفاوي يعرفونه كما يعرفون ابناهم امي هنا كليك فان اي حق رسولكم اغي امي هنا امي هنا دارين امي هنا اغي فدا امي هنا دارين امي هنا اغي فدا اي حق رسولكم بامي هنا اغي اه نمس حسد وري كم اغي سبب امي هنا تي بي كليك فان ايمان نواشه এই এমিহুন না এগে হাগু রাসূলুকা এহেন নামাইস এমিহুন হাসাদ বেরবি সাবাকি এমিহুন দাওয়া করি এমে ফাহুগ রাসূলাবেস আননান জেহেনি বানু ইসরাইল গে তেরেনে ইসরাইল গে দারি দারি কলরনে একমাকো এমে ফাহুগ নবী আল্লাহ ফনু বি ইসমাঈল গে দারি কলম ইসমাঈল গে দারি কলম ইসহাউ গে দারি কল এই বানু ইসরাইল কি ইসহাউ গে দারি কলম ইয়াকুব আলাইহিস সালাম এই ইসরাইল কি নে গলে ফানু গে দারি কলম মে কিয়ানি বানু ইসরাইল يا اهل الكتاب اي اهل الكتاب ان ميهن ابهي متان مراد كي يهودي لما تكفرون تيبامهم تي كفر وني كافر وني كي بين هي بي ايات الله الله كي ايتك وانتم تشهدون تيبامهم انغي حال انغي رنگل الله كي ايت تي دوكان رسولك كي حق رسولك كي تي قران كي حق فكن من انغي انغي حالك كي بين هي تي كافر تي يعني يا اهل الكتاب اي اهل الكتاب جميعهن لما تلبسون الحق بالباطل وتكتمون الحق وانتم تعلمون تيباميهم حق باطل اكلني ما سوني كلني كيف وين هيتي وتكتمون الحق ادي حق فروالني كيف وين هي وانتم تعلمون تيباميهم رانغن اكن انغي حالوا اي فوتوغا هوري خندتك من فرواني اميونغا فوتوغا اي فوتوغا الدهر رسول الله صلى الله عليه وسلم একদিফানা ফেনি ওয়াডাগাতি আংহেনাকা ইহুদিং আংহেনাকা ফিরহিনাকা এমিহুঙ্গে মুনু খালকগগে মুনুগে দেলিকা আত্তাগে মাগুমাতিগা নিকামেতিকো দুবাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহুনা গোয়া আলা ফা হাদিস ওয়া কুরআনি এ থিকং বড়ামে হিয়ে থিকং কামে হে তি কুরআনি এই এমিহুং এর মদিনাগে তিবি মুসলিমগে হিমায়েতুগা muslim ga himayatu ga emihun tibi madina ga rasulullah madis ul konni tikurani konkam heye tiku tiya ba mentiya kurani ende emihun mi bunani ei zine kuri de anghena kafir hina kae emihunna uhu ba te timanna emidani haddu qaim kurani emihun ga macca den rasulullah sallallahu alaihi wasallam hadis ul konni tiya ba emihun ga dinu ga zine anghena kafir hina ka zine kurima ekan onna ni gotan heye emihun fi aike gotash ehind abdullah ibn salam ekale fan gar hugen na dannawani allah rasulai emi hun gata buna balare tawrat gen esbalar abdullah ibn salam ay kuri ge yahudin ge bodo ilmeri ekale fan ki tawrat hu hitu dasbe kale emi hun gata buna balare tawrat gen nashe den rasulullah sallallahu alaihi wasallam amr qurava fi buna tawrat gen awma den tawrat gen wijje tawrat gen awni ma ekale fan hadis lu kuri ki ashe ti ge den abdullah ibn surya ki ami he yahudiye ena eru ilmu ringe na kiyo sege ena kiyam me fer ena ngege rasulullah sallallahu alaihi wasallam ya ballabagin ki ki mangi wadanu gonna wa kan ekari ena ngege den e rajamuge ayata hamayan eri haru ngena etanga ain eri engala fa fatu ba mi ki e yemi hun hak gofor wa wa ka qur'an ge wa allah wahi qurbani e mi hun e abdullah ibn surya kiyami ha ena e ayatu ga ain eri den abdullah ibn salam vidalwani allah ke rasulaye vidalwashe ena ainna ga balare tanu ainna giru ti rajamuge aifa alwe fenna den rasulullah sallallahu alaihi wasallam rukrawani edemi hun rajam kuruma eye mi hun ge fotuga wes wa go tuge mati kom yakas allah wahi kurawani wataktumun alhaqqati yabami hun haqqu ti forwani ki vegen heyye wa antum ta'lamun ti yabami hun hama rangalang ekang ege halu eye mihum mi haddu gaayme kore nikamechchaku ekahala kamek koffiya ekamaku musanjab emihun ge teren sardaren emihun ge teren bodu mihaku haddakan araagen fiya mihun haddek gaaymen nokore ekan emihun forwaada fagiraku nikamechchaku ekahala kamakan araagen fiya eba gaayme kore haddu emihun eye mihun ge terega insaafu igotaki qanunu igotaki وقال الطائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره واكفروا آخره لعلهم يرجعون أميهم قترين بايكم ابناني أميهم قترين بايكا ميغا مرادك أميهم قترين بودتي ساردار أميهم قترين بود بودتي أميهم آداغ آمنا أميهم آمنا بناني آمنوا بالذي أنزل على الذين آمنوا iman vi mihunge macce ba himu minunge macce e baawale bunu echchati ba mihun hendunu dwaluge furatama baage ba hendunu iman waashe waqfuru akhirahu adi habiru kafir waashe hendunu iman ve fe kafir waashe ei ki quran la'allahum yarji'un ei emihun bas e ba himu minun bas ye ba mihun ge dinan emburi aade to e hilate mimihun mimihun ge aamunna mimihun mi angani ti ba mihun hendunu wagutu e dinat tabawa kama dakkalaashe dala mu'minun na den habiru kafar waashe erun emihun ge hituga shakku ufedene emihuna egene tiyaba mihun iman ve fati hagihi haggu dinen nunkan e gunima yane kay dinun e beerwagen e diyai mu'minun ge hituga shakku feddu mattaka mimihun e dihilate de mimihuna ki oriha befunna sen gewada gannawane barang hilatteri baye allahu amure kurawara ge hilaten hadae mihun hilatteri bay me unaki warang hilatteri makarveri bay miharwa samay hilatteri makarveri bay yahudi naki muli duniyega kura huriha fasadata ke kurani mi hum miharwes erwes emme nu bay gurwanu ganga fa boy emme nu bay gem ba bay ki mu'minun ge macha em huri emme nu bay gem ba bay ki ei yahudi ne allah be gurwanu ganga fa ma kurin saaste kar kurin miharwes mu'minuna emme dekolo emme hasadeveri bay ki hama yahudi den emihum mi aneng aneng hilai wala tu'minu illa liman tabi'a dinakum qul innal huda hudallahi an yu'ta ahadun misla ma utitum aw yuhajjukum 'inda rabbikum qul innal fadla bi yadillahi yu'tihi man yasha'u wallahu wasi'un 'alim emihum emihum ge amunam ibunani wala tu'minu illa liman tabi'a dinakum emihum ebbay kon ebbay kam ibunani tiyaba emihum egotakawwes iman nuashe tasdiqun quraashe illa liman tabi'a dinakum tibamihun ga deena tabawa mi hegge basriya ba ehin ba tedun quraati ge nama nama qul innal huda hudallahi kalifan vidal waashe hidayata ki aslu hagigi hidayata ki allah ge hidayate mi jumla mu'tarida mi kurige ibarata kan ugule jumle fahatam yanani mi ibarata gulun huriba allah mi wahi qurbani wala tu'minu illa liman tabi'a dinakum emihun ebbayku an ebbayka bunete tiyabamihun ge dina tabawa miha kammenumi iman nuwashe emihun ge bas fiyawa ehembayk ge bas qabul nukuraashe eiki vegen an yu'ta ahadum mislama utitum tiyabamihun tiyawani warabudu ilme ke devifa tauratu ge ilmu samawi dina ge ilmu devifa yetiwani faharek ge tiyabamihun ge tabawa jiyya mu'minun na tabawa jiyya rasulah tabawa jiyya an yu'ta ahadum mislama utitum erun tiyabami hunnan e devunu fada ilme devunu fada ni'amaten hifagen ehmiyako aunge kashigenbe ehmiyako aunge kashigenbe aw yuhajjukum inda rabbikum nuwata tiyabami hunge ber raskalang hazratu gaimi hujjeg gaimi kurun e kashigenbe giyamettu ahu e tiyabami hunteran bayako mun tabawejji ya erun emi hujjeg gaimi qur'anete tiyabami hunge macca tiyabami jahudin e teran bes bayako tiwanna timanna menna tabaliye mi nu lefami hun tati bi tabanu washa ehak bukang enge tinun he yahudin e tabawi emi hun geteren bayaku ehma tiyabami hun kurama ekakwas mu'minek ge bahsna hati ge nama nama kuri ge mi ot nasiha hiddi fe mi hunna nasiha mi deni tiyabami hun gota tabawejji e kashigen ve emi hun yamed do hoga hujje gaami kun tiyabami hun ga macca ehma e gota nahada hati ge nama nama den allah ikorun qul e muhammad ge fane kalifan vidal washa innal fadla bi yadillahi darma hurha darma e fadlu wan takamani allah ge hatu allah ge ipolu ga e Allah ga ipulu ga yani huriha fadlu anta huriha darmayen huriha ni'mate e Allah ga ipulu ga wache ke yuti himan yasha kalang irada kurwe mihakan e debbaye e mitanga murada ki nubuwat nabi kan e Allah ga bodu bodu wegem wa ni'mate e kalang irada kurwe mihakare debwani e yahudi ne tiya bami hunge deha baya kan libene chennuna nubuwata ki Allah e kalang alta hunge tereng e kalang ikhtiyar kurwa mihaka e kalang debwa ichche ke e nubuwat nabi kan ei me mihum midawa qurani jibril ge fanu khiyanat teriye jibril ge fanu aslu allahu amuru kurawi banu israilu ge miha ka wahi ibbe ibbe umashe ekama ku jibril ge fanu wadagen khiyanat teriye banu ismailu ge miha ka wahi ibbe wi ei me mihum ibunat allah e qurani khalifanu idala wahe e nabi kama ki allahu ge darumaye ki allahu ge bodu ge gemwani mateke kelang irada kurawi miha ka she devwani wallahu wasi'un alim allah subhanahu wa ta'ala itana wasi'ud gemwa muladdin wud gannawa raskalange yahtassu bi rahmatihi man yasha wallahu dhul fadlil azim allah ge rahmatun kelang khassa kurawaye e kelang irada kurawi miha ko e bahi iman kam hidayat ki mi allah ge warab bodu niyamate duniye ge allah wala takunna devwana emme bodu niyamate ki hidayatu ge niyamai sababaki e hidayatu ge zariya e mativeri suwaru ge hasil wan oti e mativeri suwaru ge hasil wan oti etana ki ei hitan eri huriha kame wan etanen atum fa masakkate kuraka jehen tanennu alukame bes kuraka jehen tanennu abadu ge abadu dan aramu ge ulen jehe tan ulen jehen tanen etana ki etan e hasil wani mi hidayatu ge sababun adi e hunu ga da naraka nubaa naraka etanu ge buima ki ei nubaa echi mi hunge gaen fa ba dia etanu ge kiuma ki zakum etanu ge buima ki keke ki unna alifan ka la fen e nubaa narakai salama ibwani hidayatu ge zariya ehma hidayata ki ei allah duniya ge insana ka devwana emme bodu niyamai e niyamatun allahu khassa kurawani e kalang irada kurawvi miheke allah ge rasula allahu wahi kurawani kalege fanan oti hama e kani ivveume wama alayka illa al balag kalege fanan oti hama e kani ivva dinume for kod dinume mistakunna timan allahu ge risalat den e hitavveddemu e timan allahu ge kamaki mihege hitavveddemu tawfiqu devvun hidayatu ge tawfiqu devvun e timan allahu kamake kalifanu ge duty yaki kalege fanu ge wazifa yaki hama e kani timan allahu ge risalat mistakunna for kod devvume e de qabul qur'an mihege qabul qur'an timan allahu wa rahmatun khassa kurawani timan allahu edi wadigan nawami heke allahu emihakan hidayatu ge rahmat dev hidayatu ge nemat dev wa fimiha duniyege baajja verkan enan edevvi mudaver kamen nu ngai ki duniyege baajja verkan modala ki gina faran insana hala kolla ichi insana magun ekiba kura ichi modala ki allahumma tin handu manattu wala ichi modala ki modale nu ngai bodu nemata ki emme bodu nemata ki ei hidayai sababaki duniyaki emmenna vesenge fanavegen daane tanekkan abaduge hayataki aakhirai aakhirai baajjewer kodde chaki hidaya ema hidaya emme agu bodu eti ei hidayataki emme agu bodu eti allah wa qurawani yahtassu bi rahmatihi man yasha allah ikalaage rahmatun khassa kurawai ba hidayatun khassa kurawai man yasha ikalaage rad kurawi mihaku wallahu dhul fadlil azim adi allah subhanahu wa ta'ala ifadlu wanta maibbe bodigen wa raskalaange ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤديه إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤديه إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون Allah wahai kurabani Yahudi na Nasara inge terega sahulu kitab inge terega wes eba tibbe rangalo hoyole fami hun admi Ali Imran suratuga femme fahu ayatuga Allah wahai kam wahai kurabane e ayat bayan kurabane ei emi hunge terega seba tibi rangalo hoyole fami hun ei emi hunna Allah ge ayat tang ive hinduge emi hunge lotakun karuna anna mi hunge batibi Qur'anuga Allah kada mi hunge wahaka bayan kurabwa emi hunnang haggu basive hinduga ama wagutun emi hunnang ege asarun emi hunna roen farane lolun karna ohigannane emi hun emihuna egene haggu kan ei sababa ki emihuna ki foin haggu gotuga emihunge foi tawrat haggu gotuga ki wagen tibi mi hunne ege telege misare kan Abdullah ibn Salam Abdullah ibn Salam kalege fana ki emme furatama Qur'anuga ayat tan kalege fana kan fai fuluga jehunu hinduga wagutun iman bi be kale Rasulullah sallallahu alaihi wasallam Qur'an kalege fana de dinuge dharma ve de dinuge ei yahudi dinuge dharma ya islam dinuge dharma Abdullah ibn Salam ki de dinuge dharma li bena kama Rasulullah sallallahu alaihi wasallam Qur'an wa fa be kale emi hunge terege sebati bi emi hunge fotafuri hamayan amalu qurami hun furiha man amal qurami hun algono muslimun ge mujtama nazar hinga ali sarunu fenigen dane muslimun ne kiya ge hama ule mi hun qur'an ge amal qureta sunnat ge amal qureta emi hu ki ban islam kamuge eves kahale asare ber furum ves fenna kan nure adi etere fura kus nove e gotan ge bati balgono tes gina mi hun e gotat tibi hama e fadan yahudin ge teregas gina mi hun tibi e gota ekama ko eba tibbe madu bayaku rangalo salihu emihunge fota furihama gotu ga amal qurami hun allah wahi qurwani wa min ahli alkitabi ahlu kitabi ge terem ve bayaku man in ta amannu bi qintarin yuaddihi ilay khale ge fana mihun na bodu ram funyang amanate gotu ga hawal kuriyas yang evves min bare khiyana tere nuwe kale ge fana ada qurana mihun eba tibbe mihunge terega ai e fada amanate tere mihunge eba tibbe waminhum adiyami hunga terega ebatibbe man inta amannu bi dinarin emme dinare kalege fana amanate gotu gai mihunna hawal kurawejjia la yuaddihi ilayka emes kalege fana kan adayen nokurane illa ma dumta alayhi qaima kalege fana mihunga gatan abadu abadu go semihunga gatu go abadu hutti murejjia menuwi nudeyante emme dinare amanate gotu gai mihunna hawal kurawunas eves kalege fano abadu emihu gata wadayagen abadu emihuna aades dannawa kanta kuriya menuinu deene mihun eba tibbege terega eba hinu la fami hun eba tibbe mihun ge terega kiwega miba mihun bodave gati sababaki mimihun min nulafa wanje hunu sababaki amana ittaka khiyana itteri wanje hunu sababaki fotuge oin hukum takan iman nuwe fotum baye forwa amille idun yawadda Allah kafar wan jehun emme bodu sababaki bibami hum bodaw e bodaw er kamaki insana kitamme mati daraje ge huttas hama effahara emme tiriya jehigen dana kamenge bodaw er kamaki waram macha gossa hurefa hama ekkala mi buna mi harfa bodu huriya be funa sengi wadanga nan kanne harfa bodu waram macha gosege anga yaji herang enna emme tiriya hama ifada kamenge bodaverikan miha warammati daraje ekak gosutta e bodaverikan hama hita wanuma hama emme fula ena jehigen dane ege misare shaytan iblis ene ki allah subhanahu wa taala warammai kurabdi mihe ene ki jinniyen ehen namaves malaike be kalege hukumuge ena behettavi allah subhanahu wa taala e ummati darajan ena fora futta hama hitan ekkala bodaverikan wani bodaver kamuge sabum ena swargen allah ge on huriha niyamatta ku mahrum gen diha bodaver kamuge sabum ena swargen wani yes bodaver kamuge sabum ge amid dohgen naraka ge onnani bodaver kamuge sabum e ki vegen ena ki allah shariku kurimi hennu shariku nukure enay shariku nukure enay den ki vegen ena naraka daamvi ena naraka daam bi kibeng ena bodaver kamuge sabu bodaver kamaki ei miha swarge mahrum kon naraka ena ge macha wajib gen dane kame kitu rasulullah sallallahu alaihi wasallam hadisul qurba fawe la yadkhulul jannata man kana fi qalbihi misqala dharratin min kibr hituga zarregge minbar bodaver kam wa miha swarge kan wannane duha kwes ema ituge bodaverkan uragenwana mihan adi kitame bodu maqam ellibunas kitame bodu mussandikam ellibunas kitame baavar ilmel ellibunas ena bodaveri genwana bodaverkama ki ko ba bodaverkama ki ei miha mi istama kurma ti bodu gatun ehem mihun ena vruni kamet kamuga dekun degotaka bodaveri veve degotaka ekgotaka rasulullah hadisul qurani bodaverkama ki al kibru ghamtun nas ekgotaki mi istakun nikameti kollun ena pura daru dabba ekgotuga dekun غمتو الناس انيكو تاكي حق فروالو بطر الحق حق فروالو حق فرغستينو انان حق انغي حالوس حق قبول نكرون اي بودار كمك اكوي بودار كم بيغان دي بايكا اي حق فروالو حق فرغستينو حق انغي حالوس يتبانو يهودين نكي ايغو تاب بودار كم تبي باي حق انغي ميونا دي بودار كم ميون كي بيغي بهر جماعه فا ميهارو سميون ابناني تمنى من فيا بايا دنيا يغتي بهرها امن نكي اي كتاين خنزيرون اورون تمنى من خدمة التكا الله حدوا فتي بايك تمنى من فيا بايا دنتي بدنيا يغتي بهرها امن نكي امي ابناني خنزيرون نكي اورو ادي كتاين اي امي هم فيا بايا كين امي هم دي بودار كم ميون كي تغا جماعه وجه دين الله كي ها ورغد عذاب امي بايا ميون دبانه ekama ki haggus forwa hagga furagas divi anagota ki mihistakun dera nikameti bayega gotuga deke fiyemi kuri gami bayandagen di ayatta huga bayandagen ediyai emme furatama bodaverikan ei haggu engi hura emihun haggu gabul nokurun dewana bodaverikan mi ayatu allah bayan korbani e bamihunge e bamihun minu lafa wan jehunu sababaki dalika bi annahum qalu ei e bamihun mihem bunumuga sababunne laysa alaina fil ummiyina sabilun enu kiyawati bi mihunna aharbenna huri kongulumen heyge aharbenga machaka e mihunna eves magennete aharbena kaari esuma vene mihunna e liyan kiyannu ganna bayke ummi yumi kiyani sahabinna asabe kala rasulullah sallallahu alaihi wasallam asabe kaluna ei makkaage musrikun kurige kurige makkaage mihunna ki liya kiyandanna bayannu kiyevi bayannu e mihunna ki ehembegen yahudin e mihunna mikene ummi yun nakinu kiyawame laisa alaina fil ummiyina sabilun aharbenga machaka mihunaka ebbes magennete ebahi aharbenna kaari wesnu wevene mihunaka emihun dirabay gotuga yahudi fiyawa den tibi emmen emihun nikameti bay gotuga emihun edekuni wa yaquluna ala allahil kadiba wa hum ya'lamun adi emihun mihem bes bunumuga sababunne allahuga machad dogu allahuga machad bodati dogu tabbes bunumuga sababunne wa hum ya'lamun emihunna ikang enge hal emihunna ikang enge hal emihun gebrane aharbenna ki allahuge darinne en ayatek anen ayatuge emihun allahuge bayan korabane emihunge basta anin ayatu gamna harna ki allah ge lobueti alunne allah ge khas alunne harna ki doguta allah wahi kurav wahre me hna bune bala harani kan kare fan marang e desha wa kaimna ki ti allah ge darin kamuga wana manu ta allah ge khas ekala ange lobi odi gannawa alun ta hek kamuga wanya marang e deshe era se wan ekala ange hadrat deveni marwi mennu he allah wahi kurav wani emi hun duha kwes marakanne deene ولا يتمنونه ابدا بما قدمت ايديهم اميهم اتم فان كفر كانت تمنى بينجي نبي ان قتل كفر كان بينه بينجي اميهم كفر كانت تتوج سبب اميهم مركن ني دينت دو حق بس ادي اميهم بقرا صوت الله يقول الله فتي قرن كي وافوتي اميهم ترمي حق ده يود احدهم لو يعمر الف سنه اميهم ترم بايكو ادت بايكو ادت ان ها سهرغ عمر وسمنا لي بيرنا ما كي هارن غلو لي بيرنا ما اميهم ادت هوتا ekamaku ama huwa bimuzahzihi minan na ekamaku emihunna in ha saharati murallibune kamaku emihun narakai salama ibwana bay hukamu kanwani allah ekurabani bala man awfa bi ahdihi wattaqa fa inna allaha yuhibbul muttaqin adikien he henen nune emihun e buna gotakan nune kantan otiye em ummiyun kamuga vias sasabe kaluna emihun ken ummiyun ummiyun kamuga vias man awfa bi ahdihi allah ga ahdu furihama kofimi hadan nashe واتقى الله تقوى جميع هذا النار فان الله يحب المتقين اما كرون الله سبحانه وتعالى تقوى ورندكلو بي ودغنواي انوكي واتي ميون ميون ملام قراني نون هي ميون ام فهم كينا ميوي هما اي مكه كه مسلمون كتن مك قريش ونها كه ميون كتن رسول الله صلى الله عليه وسلم كه خاصه اصحاب تا الله سبحانه وتعالى لبي هما اي ميون كتن ام ما متي وري درجه تسورغن الله دبي هما اي ميون اميون نكي ميون اي ميون تي من ركاغا ديغا emihun ummiyun nekiyunu mihunna ki mihunna allah subhanahu wa taala surga ga mati wada daraja tangi devi asawe kalum abu bakr umar usman e gurashon hage mihun emihun ummiyun neki mihun ei ebe kalum nang yati surga allah devafa allah meru sei mihunna ki ei eba mihun kom yakas mi ha hisaba de mere nim malani den irada kor biyan mere de sawal me be fulu sawal anga fennu le jama sen ngena e jassala e den bay ilmer mi dal wa gotu e bulu ge farden nu adi bay ilmer mi dal we farde ke e bay en hadis nge asema hazullah hadis lu quran iza tawadda'ta famadmid tiba bulu quranya anga fen la husukame e amur qura za feni ma bay ilmer mi dal wani farde ke te anga fennu le nyama saka majita se bulu qurwani ena ke sanga ka fenanu le we ema ifadaha alu ge masalen nei e zururi halate anga yafennu lewe kama gwanya anga saraka ngena nukure wenyaka den komme soraka kure wen tanga haraka ay den anga harakan nukure wenya mon e hisaba gosso e jiya anga mita jassani mani moni ben jassala haggu forumni adi haggu forwafa ege macha beseba haggu forum misal haggu forum ge terege himene ni chenno buna dino misal ka mi haka dan nami ha ena swale kurime chenno buna dino haggu forum adi ege macha ege hore no baako buna dino e adi ma bodu faafa de faafa e bange na ge macha emme waru kada de faafa emme bodu de faafa ge tere de faafa na ge macha e boy e fa dami ege ege hore no baako mi hona buna dino forumuge baavsannaane ne adi engi hure nu baa kobbuna dinumuge baavsannaane ne e kabbalu ge sarab gada fada azabe fada mi hunan huri ema ilmeri naki ei ek gota kumar mati veri bae ane gota kumar dar dar je vetti gen daane bae eme allah e qurbani inna allah rasulullah hadis qurbani inna allah yarfa'u bi hadzal kitabi aqwaman wa yadha'u bihi akharin ham karon Allah subhanahu wa ta'ala mi fotu gazariyan bayakum hum ma ikuravai mati veri kuravai adi hama mi fotu gazariyan bayaku nikamati es kuravai ilmering emi hum ge vazifa ada ko fi emi hum wan nabiyun nay ko giyam eddo huga adi emi hum ge vazifa ada no ko fi no naraka ge ma adi ge naraka ge es gada fata azab emi egotan ane wagot kole mad kollecche mi ane wahaka mehar e wahakata emi hun kurimachchaku e den nettanta masenettane kome wahakes dakkan mehar haggu allah emi hegge hita mi hidayatuge alikam wedde wima ena gabul kurawenias gabul kurawenias rasulullah sallallahu alaihi wasallam yadi harmna ala balar kum fadabe kalenge ye ma mai be kale kale fana be goton kom wahakata kedde kemu gaati maage mi kale fan dawo debban mi istakun nasihe dem wadaa gannar abu dahabu fahatuge huriye bodu bebe nani mi moyaage wahaka gabulu nukuraare bodu moyaye ke shaire ke sihurje hifuri mi yake fahatun edwani gowam yadi ma adi alungonda men mi yakannu jihe tai fade des kamen adi ekale fan mi istakun nan nasihe debban wadaa gannar fahatun bodu bebe timaage mi hono kiya fasen gabulu wes kurave na timaage mi ha kanu engene mi haage hagi gai boda mihno kiha fase hanga bulu kurave na enage bas abu lahabu ge bas timage bodu bebe mi e duwani go mi moye ke na ha te enage wa ke sihuru ji ko rimi ke ეგოთ რაღაცა ეთა ფათვაკათ დეკევე ნგინა ფარა ვაკათა მი დეკ დაკკანი თანდორნე ეგე მე დუნიავი გოთუმ ვე სუხრავი გოთუმ ვე სევე სეჩე ნუ დანნამ მიო გინა ფარა ბეფულუმ ბალა ბალა რანგალა მიო ნგინა ფარა დუნიავი ეჩეს ნეგე ბაე უხრავი ეჩეს ნეგე ბაე დენ დუნიავი ეჩე მიარ მიიაკან ეჩე მი ვის ნენი ვე სანგალა ბაე ფარა დუნიავი გოთუმ ილმე კიევა ფური მი ჰე ე მი ჰუსი გუნდ თან ჰულუ ვე ფაუნნან ვარ ფასიჰენ ე მი ჰუნა ვის ნე ნ მი ქო ეჩე კია დინიმა miharu balla mi dinu kantan emme bodak gabulu e kurani kombae male ge me machki mi muni rajje ge me machki wa ge tiwe mi hum ingreesi misalaka mi duniya bi fannu takun mati wanatan hoda ge tiwe mi hum kurad bar o level a level nimma ku din tan e danna ni dinan wannamu kibbe ge mi hum ge sikun tan hulu e fannu ni den mi wa go takki mi aamu ge gina mi hum ge sikun tan unani bandu e fa e huluwan baran undagu wa ne varan undaguwane fada mihunge sikuni tan huluwum varan undaguwane sababaki duniyavi gotum misale jehima semihun duniyavi gotum basecche egene namatta men pasiye huluweni egotukum basengi fennu hure gina faharan ekahala hadi huturu wahakata ngedaka hada hadi huturu wahakata dakka emihunge eta miyak misale kad dini sheyak misale kad dalse di diyama fahish enage boluga bodu tuhumatin alwa fe fonu wala mena kannege wagutun allah ko faimuga anga yang astana kamai birubbenne e jahilun ei murakkab jahilun emena dini gotun gen sharri gotun kana murakkab jahil e jahilu kamuge macche jahilu pangu e birubbennu kana yo dini rangalu nasehta miyaka difa diyama emi hunna behe gotun faada faadu kan nubaa waagata ne dakkani birubbesnu kana allah ka allah mi ummata bani maaf kurava allah ke rasula ke duaa ekge barakaen ei mi ummatu ge miyaku bodu faafa ek kurima wagutun azabu nam ekamaku azabu bahuri fahun da tayyar ko fa fadami hunna wagutun azabu ase kare fane du anu kurav dinama fadami hun eka eka han nuba wa ka dakka mena wagutun azabu as allahu ge ehin namais waki duwa hen allah khanda alu wa fane fadami hunna azabu devuma muji tama mi ummai shukuru kurang ba jihi allah subhanahu wa taala mi ummai rarda mi hunna ki vege mi tanga baya kurang ala tibima mi emmen hama magfura digen diyai wagutun allah ga azabu anna ne mi rafavs kike allah qur'anu ge wahi qur'an wa ma kana allah li yu'azzibahum wa hum mustaghfirun kinen hi allah ek gotak es allah ba me nakan azab nu devana ba me gotere ge bayak ba tibbe allah fa hu sam ge dannawa re ga alu kan qura bayak ba tibbe do alu alu allah alu kan qura emi hun emi rahu ga tibbi ha inda ko allah ba yakan azab nu devan shukuru qur'an ve jenu e ba me hun ge sababun e he ola fa me hun ko ge sababun allah subhanahu wa ta'ala rahan azab nu ponu ba me oti rahan azab nu ponu ba me e varu nu visne me hun naka mi hiyola fa mi hun kolu barabara dual reya dual fas namad ada kura mi hun kolu mitanga tibima e namad nu ko rahu ge goy mi gota mi ule mi hun ta hala kunu kura allah yoti shukuru kuram be je kama ko yenne no adi e varun no puden e namad fas wagut was namad barabara kura mi hun dina mi ule mi hun rasulullah sallallahu alaihi wasallam ta amal kura mi hun nafuras sar ku mena be gotum faad faadu ge wahakata dakkani ehen namave se mi hun komme wahakata ke dekkias mi allah ge dimi dinan allah nasru devwane mi dinuge ahulwerin allah himayat kurawane mi dinuge ahulwerin allah izzet devwane mi hunge ihtiram devwane kihinen emi hun kitam waqada ke dekkiyakas dinuge ilmu riyaku amalu kura dinak gwala ilmu riyakke izzatan eba furuwan arata eba be fulun tasawwur kure tajriba kure evves be kaleb mi hun ihtiram kure e kala amunge bayak wadi kitam me chekkiyakas emi hunge izzate gi emi hun nakang emi hunge izzate gelwenu leven allah qur'an gawahi qur'ani walillahi alizzatu walirasulihi walilmu'minin allah ra izzilli bi odigam wani adiy kalaange rasulah ra adiy ede farata kiyaman terive gai mu'minun nashe embe kanne ema emi hun kitam alamata kura salgon men piran nugane adi jehil men wisno ve qur'an ga allah qur'ani wala yakhafuna lawmata la'im allah ge dinan eule mi hun malame qur'ani hegge malamata ka jehilum wisno wane jehilum wisnu ane elu gona menange mi kemihen kan oti qur'anu ga angrafa sunnatu ga angrafa oti mihen kan emi hunnan kan ne ngene mi chi koi gote ma alu gona menge hakbu ga kan alu gona menna mi tibe veni den alu gona men biru gan nam vi derwam vi kon kama ka hitam qur'an vi kon kama ka mare mi hunas dua ke allah hidayat dekkeun hidayat dekkeun hidayat de alu gona men misal ka alu gona bunani mita ga wes misal ka faharek ge ide da ne hama ifada be fule kuriga mikam tattakam malama kura ekama kebe fula kavus mikam hagi gen engunima ebenge timanna kuringe kiyun waagata hide kiyun waagata ki gos waagata ka baawur mi hunu lati ema emi hunna sida alli vejjange na kurin timanna mi kiyun ecce sakiyi gos ecce ka omar go fanu kitaf fa rasulullah sallallahu alaihi wasallam qatul kura badaga kitaf fa umaruge faan rasulullah sallallahu alaihi wasallam emme idikolu emme ruliveri ekaku ai kuriga islam no waru islami makina vegen diye madmolu em faan allah subhanahu wa taala muli ummatuge khalifa devana khalifa kam waste bi umaruge faan e fadami em bima ekan oti hen e hidalli munima bas bas batal vegen daane aki ke demme suwale kuran un naayenage waliveriya hifanje waliveriya enage nasabun emme gaen mihem bahares levidan waliverin ta enaga atti mage hona bahares levidan fardu ro den wajji hifanje enage farat egotan oti anga yaba man mata walihi siyamun sawman waliyu ehn oti hadis uluga miyako marwi enage macchar roda ta kewa haluga enage waliveriya waliveriya e roda ta hifa hushkame rasulullah sa hadis ulukura baefwan dem wali ye oti hadis hoga wali kiyani nasabun emme gaimmi hona nasabun ulifawa mi honna dem firmiha ganta mi wagota ki ena maruma pho firmiha ge baedi ye ena ama e hideyan henetta e saka bari kuriya ka se hideyan hena ka vegen dani ena ka ena ka ves gulu mennai timaye kamuge se ves kara gulu mennai am bimiha firmiha onna ama ekani kuluma ki akoduge sababun e onna gulun akodu filaya gen daran e diye maruma pho ge se diye ita e ganta ena ga timaage mi hon tibe yani ena nae mbs mbs me wagota ki marwi ma akotu nimuni e akotu kendi kendi ai em begen ta imam abu hanifa hidalwani maruma fami me maruma fo fir miya kan hudde nune na hinu me bes maruma fo e akotu nimuni e isa imam abu hanifa hidalwani e kamaku rajihu qawla ki e hinu e na fir miya ambi miya sabo ki hatar mas vanden e idda inna na ambi miya idda නොන්නනි කීවෙන් හෙයි නොන්නනි කීවෙන් හෙයි උන්දා උකම කවවා උන්දා කුවේ වස්තව නොආනත ආයි දලෙන් හිල්ලලාන කමන් ඔති ඒ දලුක දොවානි කොම කස්තුරි වස් ආරාම ෆිනි දලෙන් එන ගන්නි කොම ලානි ඒක දොවානි කොම කස්තුරි වස් මස්සනි තසෙන්ටු නිකු තස් ගාන අර දා මේ මස්සරි ජීනි යස්නු බවස්තව වාති ඒකෙන් උන්දා කුලේ වාති කම සෙන්ටේ නැ ගන්නි කුන්නා e unda ku evves kame ni dume nei kulu jehu evves nei arda fu solo men nei bodu kamu diume kuda kamu diume nei khale evves ba to kam swaru ya ni dume ves e barbali lega nai che bi aninja ki hai to barbali u men wa ne ta e ni di e unisifa e men allah kan isba nu ya ninja wala la la ta'khudhu sinatun wala naam ta ya jehu me adi ninja allah kan isba vegen nu unisifa e ni dume ki unisifa e ei varbali veganna ichchekamuga vaative eninjen wan swarugaya eta aramuga den taktu tan unna ne kamaku den aramu endu taka ichchi enan aramuga mehun tibe ninjen nanna ne eni diyannane varbali vegan biya eni diima eta bagute vesedan ya abadu huri ha bagute ga minete vesun dan ena huri ha bagute ha aramuga ena niyamatu ena ulaya nan ni diima vese varagina kan ta ko mahrum ve ta miya kitaba bagute ngedani kan ta ko mahrum ve eta abadu huri ha bagute ga niyamatu ga ඒ තනත් දීම මාසේ කුරාමිය වියාරය. අහෝ එහෙන් දැන් ඉවසි වයතකුණයි. එයා ගුණවන්තන් උන්නානේ හැමයා. එහෙච්ච ගුණවන්තන් උන්නානේ හැමයා. ගුණවන්තන් උන්නානේ හැමයන් හැම එක ෆිරිහෙනුතු මුලියෙන්න උන්නානේ. حديث بقولنا تدخل أهل الجنة تدخلون الجنة جردا مردا حديث بقولنا ناني ماتيماس ماتيماه قولنا ناني إكلامي كذا كو لولي فلا يفكرك إمزوان ثم لي نونا أنا تلولي أونا لولي سوار بيجا إمريتي ورانا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.